জান্নাতে আছে বড় বড় মহল, একটা ইট সোনা আর একটা ইট চাঁদের পাশাপাশি, আর সেখানে আছে হুর, ইচ্ছা মতো সেই হুরদের সঙ্গে আপনি ইচ্ছা সুখে বসবাস করুন। সেখানে আছে এমন এমন খাবার, এমন এমন খাদ্য, ইচ্ছা মতো আপনি খান। গাছের তালে পাখি বসে আছে, খাওয়ার ইচ্ছা হল, ইচ্ছা হওয়া মাত্রই সেই পাখির ঘোড়ার মাংস আপনার সামনে হাজির হয়ে যাবে। গাছের ডালে ফল ঝুলছে, খাওয়ার ইচ্ছা মাত্রই আপনার সেই ডাল নুয়ে এসে আপনার সামনে হাজির হয়ে যাবে। কুকুর ভরা দাঁড়িয়া খালি পাগলাম খান কিন্তু খাওয়া পান করার পরে বাথরুম আছে না নেই জান্নাতে? আছে, দরকার নেই বাথরুম, কেন না পোশাক পায়খানা নেই। আল্লাহ, এত খাবার যাবে কোথা, দুই ভাবে হজম হয়ে এড়িয়ে যাবে। প্রথম হচ্ছে আপনার ঠেকুরের সাথে, যখনই আপনি ঠেকুর তুলবেন যা দেশে চলে গেল, অথবা আপনার শরীর থেকে ঘাম বের হবে আর সেই ঘামের সাথে আপনার খাওয়া খাবার পানিও বের হয়ে যাবে, তবে সেই ঘামের কোনো গন্ধ হবে না। আপনার কাজ করে দেখেছেন, আপনার খবরটা শুনি বিশ্বনি গন্ধ, কিন্তু জান্নাতের সেই ঘাম সুগন্ধ হয়ে ঘাম, এইভাবে আপনার সমস্ত খাবার কি হবে, ভালো হবে। এত সুখ এত সুখ, কিন্তু আপনারা কি বলতে পারেন জান্নাতে সব থেকে বড় সুখ কি? জান্নাতে খাওয়ার সুখ আছে, জান্নাতে তুমি দেখার সুখ আছে, চোখে আপনি হুড় করে দেখে দেখবেন, হুড় দেখে দেখবেন এত সুন্দরী যে সেই হুড়, সেই হুড় দেখে আপনার জান জুড়িয়ে যাবে। হুড়ির যে পোশাক, সে পোশাক যে কত দামি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি হুড়ের মাথায় যে ওড়না খালি থাকে, ওড়না যে ওড়না খালি থাকে যদি আপনি কিনতে চান, তো এই দুনিয়ার সমস্ত সম্পদকে বিক্রি করে সে ওড়না কিনতে পারবে না। হুর যা পাবে আপনার গলার নিচে দিকে, এখানে এখানে গলাতে দেখা যাবে পাওয়ার নামছে। হুড়ের যে পাখানা, এই পা যদি বসে থাকে, পা যদি বের করে থাকে, তো এই চামড়ার ভিতর থেকে তার মগজ, সারা ভিতরের মগজ দেখা যাবে স্বচ্ছ স্বচ্ছ বিম্ব সদৃশ। সেই তর্মিগণ, সেই ঘুড়ি জান্নাতের ভিতরে এত বড় বড় নিয়ামত, এতে দর্শন তৃপ্তি, সব থেকে বড় শুভ, সব থেকে বড় নিয়ামত জান্নাতে কি বলতে পারবেন আপনারা? উনি বলছেন আল্লাহকে দেখা। জান্নাতিরা সূর্যের মতো থাকবে, এমন সময় উপর থেকে আওয়াজ আসবে, জান্নাতিরা তোমরা কি আর কিছু চাও? জান্নাতিরা বলবে আল্লাহ তাআলা, তুমি তো আমাদের চেহারা উজ্জ্বল করে দিয়েছ, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ, জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছ, জান্নাতে এত এত নিয়ামত, আবার আমরা কি পেতে পারি, কি চাইতে পারি? আর যাওয়ার কিছু নেই আল্লাহ, আমরা সব কিছু পেয়েছি। বলে যাও, আজকে আমি তোমাদের জন্য আমি আমার সন্তুষ্টি অনিবার্য করে দিলাম, সর্বদা তোমাদের জন্য সন্তুষ্টি থাকবে, আর আমি তোমাদের প্রতি রাগান্বিত হব না, কোনদিন রাগান্বিত হব না। আর তোমাদের আমল নেই, নামাজ নেই, আর তোমাদের রোজা রাখতে হবে, নামাজ করতে হবে না, এখন খালি খাও আর ঘুরি নিয়ে ফুর্তি করো। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা নিজের ইবাদতের জন্য তাসবিহ তাহলিল বান্দার এই যে শ্বাস প্রশ্বাসে ফিট করে দেবেন, যেমন হাওয়া বের হলে শ্বাস প্রশ্বাস হলে এক প্রকার শব্দ হয় সাই সাই করে, তেমন সাই সাই করে শব্দ হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ অটোমেটিক হয়ে যাবে, এইভাবে আপনি জান্নাতে বাস করবেন। আল্লাহ তাআলা কথা বলতে বলতে নূরের পর্দা সরিয়ে দেবেন, ওপর থেকে নূরের পর্দা সরে গেলে বান্দা তাকিয়ে দেখবে ভেলভেল করে, কি দেখেন আমি কি দেখি, তারা দেখতে পাবে আল্লাহর চেহারা। আজকে আল্লাহর চেহারা, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন সুখের জন্য জান্নাতের সমস্ত সুখকে ভুলে যাবে, সমস্ত সুখ ভুলে যাবে। সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় সুখের বিষয় আল্লাহ দিদার, আল্লাহর দিদার। এবার আপনাকে বিচার করুন, যে জিনিসকে দেখা যাবে তার আকার আছে না নেই, বাতাসের আকার আছে, কোন বাতাসের আকার আছে, গ্যাসের আকার আছে, কারেন্টের আকার আছে, কিন্তু আল্লাহ তাআলা কারো দেখা যায় না, কোনোভাবে দেখা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা এখন দেখতে পারি না, অবশ্য কোনো কোনো বিষয় দেখে থাকে, বিষয় দেখে থাকে, কিন্তু আসলে কিন্তু আল্লাহ আল্লাহকে দুনিয়ার মধ্যে দেখা যাবে না। কখন দেখা যাবে? দেখা যাবে কেমন। সুতরাং আল্লাহ তাআলাকে জান্নাতে যখন দেখা যাবে তখন আমরা বুঝতে পারছি কি আল্লাহ আকার আছে। হল সংশোধন, আল্লাহ নিরাকার নয়। যদি কেউ বলে আল্লাহ নিরাকার, ভুল, সেটা মহাপুর, ঠিক না। আল্লাহ আকার, আল্লাহর আকার আছে, যেমন একটু আগে বললাম আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কেমন, কি বলবেন জানি না। আল্লাহ আল্লাহ যেমন বলো আল্লাহ কিন্তু দেখেছো, তা আল্লাহ হাতটা কি করে জানবে। যদি কেউ বলে টেবিলের পা, যে টেবিল বাবার কেন দেখেনি সে কি বলবে টেবিলের পা, হাতির পা, টেবিলে পায়ে হলো না, যে পা তাও পা। সুতরাং আল্লাহর পা কেমন আল্লাহ তো দেখেনি, কেউ আল্লাহ দেখেন যেমন কেউ, তখন আল্লাহ আকার আছে, আল্লাহ কেমন পা আমরা কি করে বলবো। পা আছে, হাদিস কোরআনে আমরা জানি যে আল্লাহর পা আছে। জাহান্নামের জাহান্নামে থেকে বলার পর আল্লাহ বলবেন হালিম তারা যে জাহান্নাম তোমার বের করলো নাকি, জাহান্নাম বলবে হালিম নাকি আরো বেশি আছে নাকি, তখন আল্লাহ তারা নিজের পা ভরে দেবেন জাহান্নামে, জাহান্নাম সংশোধিত হয়ে বলবে তার তার সতের তাহলে বুঝে গেল আল্লাহ পা আছে। কিন্তু যদি বলেন কেমন সেটা কেউ জানে, আমার হাত আছে কিনা। আল্লাহ কোরআনে বলছেন আমি আদমকে নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, তাওরাত লিখেছি নিজের হাত দিয়ে, আল্লাহ হাত কোরআন নেই কিন্তু কেমন জানি না। আল্লাহর চোখ আছে না নেই, আল্লাহর চোখ আছে, আল্লাহ তাআলা নিজের চোখের কথা কোরআনে বলেছেন কিন্তু কেমন জানি না। এইভাবে আল্লাহ তাআলা যে কথা এসেছে যে আল্লাহ তাআলা আছে সেই কথাকে আমরা বিশ্বাস করবো, যে আছে, যে কথা নেই আমরা সেগুলোকে নেই বলে বিশ্বাস করব। যেমন আল্লাহ সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর নিদ্রা ঘুম আছে নেই, আর যে ব্যাপারে আমরা জানি না আছে অথবা নেই বলে সেই বিশ্বাস বিশ্বাস সেই বিষয়ে আমরা হ্যাঁ না কিচ্ছু বলবো না, ঠিক আছে। এই হল আল্লাহ সম্পর্কে ধারণা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আল্লাহর চেহারা আছে, বলল সেই ইনহাল এবং ইল্লা ওয়া জাহা, সমস্ত যদি ধ্বংস হয়ে যাবে তার চেহারা, তার চেহারা না, তার সব তার চেহারা কথা এলো কিনা, চেহারার কথা এলো। কুল মান আলাইহা ফাল ওয়া ইয়াবা ওয়াল রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর সত্তা, আল্লাহর চেহারা ধ্বংস হবে না, চেহারা চেহারা আল্লাহর চেহারা আছে, আর আল্লাহ চেহারা না দেখতে পাবো জানাতে, আমার বুঝলাম আল্লাহর চেহারা আছে দেখা যাবে, আঙুলের কথা এসেছে, আদম সন্তানের পর আল্লাহর আঙুলের দুই মাঝে দুই আঙুলের মাঝে আছে, আল্লাহ ইচ্ছা মতো ঘুরিয়ে দিয়ে থাকেন। মানুষের মন জানেন না, সকালে একরকম, বিকালে একরকম, আজ একরকম, কালে একরকম, আমি একরকম বলবো আপনার মন পাল্টে, উনি একরকম বলবেন আপনার মনকে পাল্টে দেবেন, আসলে মন তার হাতে আছে আল্লাহ তাআলা। যদি চান যে মানুষের মন পাল্টে যায় তাহলে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার মালিক আমাকে বেতন দেয় না, আল্লাহ তুমি তার মনটাকে পাল্টে দাও যেন আমার বেতন ঠিক মতো দেয়, কারণ দেবেন আল্লাহ কাছে, আল্লাহ কাছে বলো কারণ তার মন কার হাতে আছে, আল্লাহর হাতে আছে, রুজি পাচ্ছেন না, রুজি হচ্ছে না, যেখান থেকে রুজি আসবে সেখানে মানুষ খুব কঠোর, যেখানে আপনি রোদন করছেন অরণ্যের রোদন চম্পলের মানুষ, সেখানে আপনার করার কিছু নেই, সেখানে আল্লাহর কাছে তুমি আল্লাহ তুমি মনটাকে পাঠিয়ে দাও, আপনার স্ত্রী আপনার কথা মানছে না অবাধ্য, সেখানে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ তুমি মনটাকে পাঠিয়ে দাও, আপনার বাপ মা আপনার প্রতি অত্যাচার করছে সেখানে আপনি দোয়া করুন যে আল্লাহ আমার মা বাপের মতো পাঠিয়ে দাও, আপনার নিজের মন নানা রকম ভাবে বিক্ষিপ্ত হচ্ছে তখন আপনি আল্লাহ কাছে দোয়া করুন ইয়া মুকাল্লি বলতো সাবতে কালি আল্লাহ দিন এইভাবে আল্লাহর কাছে দোয়া করুন, যেহেতু পরিবর্তনকারী হৃদয়কে নিয়ে পরিবর্তন কে করেন? মহান আল্লাহ। বোঝা গেল কি? আল্লাহ আঙ্গুল আছে। বললাম যে আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু হুজুর হাদিসে যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলাম তিন ভাগে বিভক্ত, আমাদের দ্বীন আমাদের ধর্ম তিন ভাগে বিভক্ত। অবশ্য আরেক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে, তারা বলে যে দ্বীন চার ভাগে বিভক্ত, শরিয়ত তরিকত হাকিকত আর মারিফত। বলে না বলে না? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন ভাগে বিভক্ত, তিন ভাগে ইসলাম ইমান আর এহসান, ইসলাম ইমান আর এহসান। এহসান কাকে বলে হুজুর? ইমান কাকে বলে আপনারা জানেন, ইসলাম কাকে বলে আপনারা জানেন? ইসলামের রুকন কয়টা? পাঁচটা। ইমানের রুকন কয়টা? ছয়টা। এটা আপনারা জানেন। এহসান কাকে বলে হুজুর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা, তোমরা এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন যেন তোমরা আল্লাহকে দেখছ, যেন তোমরা আল্লাহকে দেখছ। এই যেন তোমরা দেখছ মানে কি? সত্য দেখছ? বাংলাতে যখন বলা হবে যেন তোমরা দেখছ, তার মানে কি সত্য সত্য দেখছ? এবার যদি আপনি মনে করেন যে আল্লাহ নবী বলেছেন যেন তোমরা আল্লাহকে দেখছ, আপনি নামাজ পড়তে দাঁড়ালেন আর মনে মনে কল্পনা করছেন আমি আল্লাহকে চিন্তা করছি যে আল্লাহ ভাই আল্লাহ এরকম চলবে না? চলবে কোন রকম মুক্তি কল্পনা করা? তাহলে আপনি মুক্তি পুজো। যদি আল্লাহ তাআলা কোন আকার কল্পনা করেন মনের ভিতরে, যদি আল্লাহ তাআলা কোন মূর্তি আপনি কল্পনা করে মনে করেন যে আল্লাহ এরকম আমি আল্লাহ পা সামনে আছে আমি চিন্তা করছি, চলবে? চলবে না। ইমান নষ্ট হয়ে যাবে, মুশরিক হয়ে যাবেন। সুতরাং আল্লাহর আকার আছে কিন্তু সেই আকার কল্পনা করা চলবে না। মনের জঙ্গল সাফ করে নেন। আপনি আল্লাহ সম্পর্কে বিশ্বাস করবেন যে আল্লাহর আকার আছে, কিন্তু আকার কল্পনা করা যাবে না। জানেন না কেমন? আল্লাহ তাআলা দুনিয়ার সকল শব্দ শুনতে পান। দুনিয়ার মধ্যে এমন কেউ আছে যে সব শব্দ শুনতে পাবে? সমস্ত আওয়াজ তিনি শুনতে পান। দুনিয়ার মধ্যে সে সারা বিশ্বের মধ্যে কেবল সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষের সমস্ত জীবজন্তুর ভাষা বোঝেন। দুনিয়ার মুখে এমন কেউ আছে যে সমস্ত মানুষের ভাষা বোঝে? আছে কেউ? আব্দুল কাদের গাজী না? আব্দুল কাদের গাজী বলেন না? তো বাংলাদেশ থেকে যখন আব্দুল কাদের গাজী থেকে ঢাকা হয় তখন তিনি সাধারণ কি ভাবে? আব্দুল কাদের গাজী বাংলাদেশের আওয়াজ বাংলাদেশে বসে শুনতে পান না? পান না? না পেলে তো শুনে কি করবে? যদি না শুনতে পান তাহলে তিনি সাধারণ কিভাবে? যে মানুষ উনি শ্বাস করে যে আব্দুল কাদের জিলানি এখান থেকে শুনতে পান, সে তাকে আল্লাহর সঙ্গে শুনতে পারে। যে কোন আল্লাহ সে কোন মানুষ হতে পারে? অতএব কোন এমন মানুষ নেই যে সমস্ত ভাষা বুঝতে পারে, কোন এমন মানুষ নেই, নবীদের মধ্যে কেউ নেই, সুতরাং হলিদের মধ্যে থাকার প্রশ্ন আছে। বোঝা গেল কি? যে সারা পৃথিবী তার যিনি শোনেন তিনি হচ্ছেন আল্লাহ, আর কেউ নেই। সমস্ত ভাষা তিনি বোঝেন, তিনি হচ্ছেন আল্লাহ, আর কেউ নেই। আর একটা আল্লাহ সম্পর্কে প্রশ্ন আপনাদেরকে করব, আগেও আপনাদেরকে করা হয়েছে, সেই প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে কথা ছেড়ে দিয়ে অন্য প্রসঙ্গে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কেউ কেউ মনে করে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই। তারা বলে আল্লাহ ছাড়া কেউ নেই, যে তারা বলে থাকে কি যে আমরা তো আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ ছাড়া কেউ নেই, তো আমার সব তুমি আপনি আছেন আমি আছি দেবিন আছে যে সব কি আছে, আল্লাহ ছাড়া কেউ নেই কেন? আল্লাহ ছাড়া কেউ নেই মানে হলো যাকে দেখবে সেই আল্লাহ, যাকে দেখবে সেই আল্লাহ, এটা ওরা বলে থাকে। কিন্তু আসলে উদ্দেশ্য কিন্তু তার নয়। অনেকে বলে থাকে যারা সর্বেশ্বরবাদী তারা এটা বলে থাকে যারা সর্বেশ্বরবাদী তারা সব কিছুকে ঈশ্বর মনে করে থাকে। তারা বলে যে সব কিছুই আল্লাহ, চোখের সামনে যা দেখবে তাই আল্লাহ, সবই আল্লাহর প্রতিকৃতি। কিন্তু আসলে এটা কোনো ভুল না, সত্যি ঠিক না, বল হতেই পারে না। সৃষ্টি আলাদা, স্রষ্টা আলাদা, আপনি বা সৃষ্টি, কিন্তু আল্লাহ হচ্ছে স্রষ্টা। তাদের সব কিছু একই করে হতে পারে, তাতে না এটা এক কথার অর্থ, এটা ভুল। দু নম্বর অর্থ তারা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোন খালেক ও মালিক নেই, আল্লাহ ছাড়া কোন খালেক ও মালিক নেই। কথা ঠিক না ভুল? কথা কিন্তু ঠিক, কিন্তু অর্থ হচ্ছে ভুল। অর্থ ভুল কেন? যে লা ইলাহ অর্থ কিন্তু এটা নয়। তিন নম্বর বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোন বিধানকর্তা নেই, আল্লাহ ছাড়া কোন বিধানদাতা নেই। কথা ঠিক না বল? কথা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলে কি সঠিক বুঝুন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলুন